অন্তর পুইরা গেল কবে, ধোকায় ডুইবা নিল নদে। আমার ভাঙা তুরি নাহি লাগে জোরা, ও নয়ন ভোলা না রে যায় না পারা। বে তুই আমারে মিথ্যা শিখালি, বে তুই আমারে নিঃস্ব করিলি। বে তুই আমারে মিথ্যা শিখালি, বে তুই আমারে নিঃস্ব করিলি। অন্তর পুইরা গেল কবে, ধোকায় ডুইবা নিল নদে। আমার ভাঙা তরি নাহি লাগে জোরা, ও নয়ন ভোলা না রে যায় না পারা। চোখ বুঝিলে দেখবি আমায়, চোখ খুলিলে অনল ও হাসবি এখন। করবি তামাশা চিনবি আসল নকল, আমার শয়নে তোরে ছাড়া কিছু আসে না কি যে জ্বালায়। আমার ভাঙা তরি নাহি লাগে জোরা, ও নয়ন ভোলা না রে যায় না পারা। মে তুই আমারে মিথ্যা শিখালি, মে তুই আমারে নিঃস্ব করিলি। মে তুই আমারে মিথ্যা শিখালি, মে তুই আমারে নিঃস্ব করিলি। যথা মোরে বুঝিলি ভুল, শুনলি না আপন কথা। ও জানি জানি আসবি জানি, রজনীর মালা সাজা। তোর রূপেতে কিসে মায়া, তাই ঘরেতে মন থাকে না। আমার ভাঙা তরি নাহি লাগে জোরা, ও নয়ন ভোলা না রে যায় না পারা। মে তুই আমারে মিথ্যা শিখালি, মে তুই আমারে নিঃস্ব করিলি। মে তুই আমারে মিথ্যা শিখালি, মে তুই আমারে নিঃস্ব করিলি। অন্তর পুইরা গেল কবে, ধোকায় ডুইবা নিল নদে। আমার ভাঙা তরি নাহি লাগে জোরা, ও নয়ন ভোলা না রে যায় না পারা। মে তুই আমারে মিথ্যা শিখালি, মে তুই আমারে নিঃস্ব করিলি। মে তুই আমারে মিথ্যা শিখালি, মে তুই আমারে নিঃস্ব করিলি। মে তুই আমারে মিথ্যা শিখালি, মে তুই আমারে নিঃস্ব করিলি।